বিজাতীয় সভ্যতা ও আদর্শের পিছনে মুসলিম যেন দিশেহারা হয়ে ছুটছে, অথচ সারা দুনিয়ার আদর্শ ও সভ্যতা ইসলামের কাছে পদানত ও ম্রিয়মান। তাই হে মুসলিম, ফিরে এসো, ইসলাম তোমাকে হাত ছানি দিয়ে ডাকছে, ওই শোনো। কি হলো এখন, মানে না তো বাসে না মোদের ও ভাই মুমিন মুসলমান, মুসলমান এখনো হলো না তোমাদের জ্ঞান, ও ভাই মুমিন মুসলমান, মুসলমান এখনো হলো না তোমাদের জ্ঞান। কাশ্মীর আর বসনিয়ায় ফিলিস্তিন আর বার বার চলছে সে তাই শুধু মুসলিম নিধন, মুসলমান এখনো হলো না তোমাদের জ্ঞান, ও ভাই মুমিন মুসলমান, মুসলমান এখনো হলো না তোমাদের জ্ঞান। পাশ্চাত্যের শক্তি হয়েছে তাদের আসক্তি, একা হাতে করবে তারা দুনিয়া শাসন, মুসলমান এখনো হলো না তোমাদের জ্ঞান, ও ভাই মুমিন মুসলমান, মুসলমান এখনো হলো না তোমাদের জ্ঞান। গ্রামীণ ব্যাংকার ব্রাগ ছাড়ো, নইলে ইমান চলে গেল, ইমান গেলে মুসলমানের থাকে না কোন ধন, মুসলমান এখনো হলো না তোমাদের জ্ঞান, ও ভাই মুমিন মুসলমান, মুসলমান এখনো হলো না তোমাদের জ্ঞান। তাই হও সবে হুঁশিয়ার, বাঁচাও মুদের ইমান, উড়াতে হবে দেশে তাওহীদি নিশান, মুসলমান এখনো হলো না তোমাদের জ্ঞান, ও ভাই মুমিন মুসলমান, মুসলমান এখনো হলো না তোমাদের জ্ঞান। গ্রামীণ ব্যাংকার ব্রাগ ছাড়ো, নইলে ইমান চলে গেল, ইমান গেলে মুসলমানের থাকে না কোনো ধন, মুসলমান এখনো হলো না তোমাদের জ্ঞান, ও ভাই মুমিন মুসলমান, মুসলমান এখনো হলো না তোমাদের জ্ঞান, এখনো হলো না তোমাদের জ্ঞান।